السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব এই যে আমাদের সিলসিলা চলছিল তাকওয়ার পরে, তাকওয়ার ব্যাপারে আলোচনা করছিলাম, বলছিলাম তাকওয়া হচ্ছে খুবই জরুরি জিনিস, বিশেষ করে মনের সুখ যদি পেতে চান, সুখ পাওয়ার জন্য মানসিক সুখ শর্ত হল কি, আপনার তাকওয়া থাকতে হবে। তাকওয়া সংযম এমনই জিনিস, যদি তার বাঁধন একবার বিচ্ছিন্ন হয়, একবার যদি ছিঁড়ে যায়, তাহলে মানুষ উদ্দাম ও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, মানুষ তখন আর ভালো থাকে না, খারাপের দিকে ধাবিত হয়, তার স্বেচ্ছাচারিতা উচ্ছৃঙ্খলতা বন্যার মতো বয়ে যায়। বন্যার পানি দেখেছেন কিভাবে প্রবাহিত হয়, ঠিক সেই রকম বয়ে যায়, তাতে তার আদর্শ, শিক্ষা, চরিত্র সবই ভেসে যায়। বড় শিক্ষিত হলে কি হবে, তার শিক্ষা ওই বাণী ভেসে যায়, তার খ্যাতি ওই বাণী ভেসে যায়, যেহেতু সে মুত্তাকি না, পরহেজগার না, কারণ সংযমের বাঁধন তার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনি দেখবেন বহু শিক্ষিত মানুষ মানে খারাপ নামে খ্যাতি হয়ে গেছে, খ্যাতিমান মানুষ মেয়ে ছেলের ব্যাপারে জড়িয়ে গেছে, এই শ্রেণীর বহু রকমের পাপে জড়িয়ে গিয়ে যেহেতু তার তাকওয়ার বন্ধন নেই, এই জন্য চরিত্র শিক্ষা সবই ভেসে গেছে, এমনকি শেষ পর্যন্ত তার লজ্জাও অবশিষ্ট থাকে না, শেষকালে লজ্জাহীন হয়ে যায়। আর যার লজ্জা নেই, লাজ নেই যার, রাজা মানে হার, যার লজ্জা নেই সে আর কি করবে। সুখের আশা তো দূরের কথা, তখন অশান্তি ও অপরাধ তার মনে ও প্রাণে একরকম ব্রত হয়। পক্ষান্তরে তাকওয়া হল চরিত্রের বন্ধন, সে বন্ধন সুদৃঢ় থাকলে মানুষের শান্তির সংসার সুনিশ্চিত হয়। কোন সংসারে দেখবেন যদি স্ত্রী তাকওয়া মুত্তাকি পরহেজগার, মাশা আল্লাহ, সময় মতো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আকবার, আর স্বামীও মুত্তাকি পরহেজগার, এক অপরকে নামাজ পড়তে সহযোগিতা করে, বরং অনেক সময়ে কি করে, একে অপরকে দিন মানতে সহযোগিতা করে, এমন শান্তি আর কোথায় আছে। যারা দিন মানতে সহযোগিতা করে তারা দুনিয়াদারি থেকে সহযোগিতা করবে না, নিশ্চয়ই করবে, যেটা কঠিন সেটা যদি করে তাহলে তাতে সেই সংসারে দেখবেন প্রচন্ড শান্তি, প্রচন্ড সুখ। মুত্তাকি মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। এটা চলে গেলাম কোথায়, আকিদার কাছে। যখন আমরা ভয় করব কাকে, একমাত্র ভয় করব আল্লাহকে ভয় করব। কি ভয়, যে ভয় সাধারণত আল্লাহকে করতে হয়, অন্যকে করা যায় না। আর প্রকৃতিগত ভয়, আপনি আগুনকে ভয় পান না বেশি, বন্যা বান, বন্যা পানি, ভূমিকম্প এসব ভয় পান না, বাঘ দেখলে, সাপ দেখলে ভয় হয় না, এ ভয় আলাদা, এগুলো প্রকৃতিগত ভয়, এগুলো আলাদা কথা। কিন্তু আল্লাহকে যেমন ভয় করা হয়, তেমনি যদি আপনি ওই বাবা এই বটতলাতে কি আছে, এই কবরস্থান দিয়ে এই সমস্যা, গা বাজছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এখানে থুতু ফেলিস না, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই শ্রেণীর ভয়, এদিকে জুতো পায়ে পার হোস না তাহলে তোর পা ভেঙে যাবে, বাঁকা হয়ে যাবে, এই যে এই শ্রেণীর ভয়, এই শ্রেণীর ভয় না। আর কাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মানুষকে ভয় করা যাবে না। আমরা অনেক সময় মানুষকে ভয় করি, মানুষ বলছে যে দুশ্মন হয় তো দুশ্মনকে ভয় হবে না, এটা প্রকৃতিগত ভয়। আপনার হাতে পিস্তল আছে, পিস্তল ঠেকিয়ে বলছেন তখন আমি কি ভয় করব না, সেটা আলাদা কথা, প্রকৃতিগত ভয়। কিন্তু আম ভাবে যে হক বলবো, ভয় লাগছে না, আপনি ভয় না করে আল্লাহর উপর ভরসা রেখে আপনি করেন। হ্যাঁ, তবে হ্যাঁ, যেখানে আপনার একান্তই ক্ষতি হবে, জানের ক্ষতি হবে কিংবা মালের ক্ষতি হবে, সেখানে যদি আপনি না বলতে পারেন সে তার জন্য আপনার দোষ হবে না। কিন্তু আল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা হচ্ছে শিরিক, এক প্রকার শিরিক। ভ্রষ্ট অশান্তির পথে কোন সময় তার পা বাড়ে না যে মুত্তাকি ও পরহেজগার হয়। যে পরহেজগার হবে সে কোনদিন ফিল্ম দেখতে যাবে না, যাত্রা শুনতে যাবে না, নাটক দেখতে যাবে নাকি আপনার ওই নৃত্যশিল্পীতে যাবে, নাকি আপনার বেশ্যা দিকে যাবে, নাকি মদশালা দিকে যাবে, যেখানে নোংরামি আছে সেখানে যাবে। মুত্তাকি পরহেজগার হলে কি কক্সবাজারের যেখানে উলঙ্গ হয়ে নারী পুরুষ বসে আছে সেখানে যাবে না, কারণ চোখটাকেও তো অবনত করতে হবে, চক্ষু অবনত করতে সে আদিষ্ট হয়েছে, পরহেজগার হলে সে ওইদিকে যাবে না। সুখী মানুষের জন্য আল্লাহর ভয় হল জীবনের উৎস। যদি আপনি সুখ পেতে চান আল্লাহর ভয় মনে রাখুন, সুখী হবেন, মুত্তাকি হন, মুত্তাকির সাথে বন্ধুত্ব করুন। যেমন আপনি নিজে মুত্তাকি তেমনি আপনি মুত্তাকি বন্ধু গ্রহণ করুন। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, মুমিন ছাড়া কারো সঙ্গী হয়ো না এবং তোমার খাদ্য যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। তেমনি বউ যখন বানাবে বউটা কেমন বানাও, মুত্তাকি দেখে বানাও। তুমি তোমার মেয়ের জামাই বানাবে, জামাই করবে, জামাইটা কেমন পয়সাওয়ালা দেখবে নাকি মুত্তাকি দেখবে? যদি বলা হয় না ঠিক আছে চাকরি আছে জমি জায়গা আছে ভালো অবস্থা ভালো, মেয়ের কোনো কষ্ট হবে না, অভাব যাবে না, তো শুনলাম নাকি নামাজ পড়ে না, ও পরে পড়ে নেবে, পরে নামাজ নামাজ ধরে নেবে, বলে না বলে না পরে নামাজ ধরে নেবে। তারপর যদি বলা হয় মদ খায় না, ও ছেড়ে দেবে বিয়ে হওয়ার পরে, ছেড়ে দেবে। আর যদি এর উল্টোটা হয় বল ধন ধন মান নেই, ভালো টাকা পয়সা নেই, চাকরি নেই, জমি জায়গা নেই, কিন্তু পরহেজগার, মুত্তাকি পরহেজগার, তখন বলে না যে পরে ধন হয়ে যাবে, পরে ধন হতে পারে না, পারে না, এমনিতেই বলা হয় বিয়ে হলো বরকত, বিয়ের পরে বরকত আসে। কিন্তু মানুষ কেমন চালাক দেখুন, ধন মাল আগে দেখে আর পরহেজগারি বলে পরে হয়ে যাবে, দিনদারি পরে হয়ে যাবে, নামাজ পড়ে না ঠিক আছে পরে পরে নেবে, দাড়ি নেই ঠিক আছে দাড়ি পরে রেখে নেবে, এটা কি যখন জামাই চয়েস করছে তখন। আর যখন এই কথাটা বলা হচ্ছে যে না তার ধনমাল নেই, তখন ধনমাল পরে হয়ে যাবে এই বিশ্বাস তার মনে থাকে না, যে দিনদারি আছে পরহেজগারি আছে আমি একেই জামাই করি। অথচ হাদিসে কি আছে, হাদিসে কি আছে যখন তুমি কারো দিন ও চরিত্র ব্যাপারে নিশ্চিত হবে তখন তাকে মেয়ে দাও, তখন তাকে তার বিয়ে দাও, যদি এরকম না করো তাহলে দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি হবে। আর মহিলাকে চারটি কারণে বিয়ে করা হয়, সে কারণগুলো কি কি? চারটি কারণে বিয়ে করা হয়, মেয়ে ছেলেকে পছন্দ করা হয় চারটি কারণে, তেমনি জামাইও পছন্দ করা হয় চারটি কারণে, কি কি? দিনদারি, তারপর ধন দৌলত, সৌন্দর্য, রূপ, রূপ সৌন্দর্য, আর একটা হচ্ছে বংশ সম্মান। এই চারটে কারণে কোনটাকে প্রাধান্য দিতে হবে? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। আমার যদি চারটের মধ্যে একটা থাকে তাহলে কোনটা চাই? আমার দিনদারি চাই। চারটের মধ্যে যদি দুটো পাই সুন্দরী চাই, তাই না? তবে হ্যাঁ, জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোনটা আগে জিজ্ঞেস করবো সেটা আলাদা, আপনি যেটা বলছেন সেটা আগে জিজ্ঞেস করবো, দিনদার কিনা না সুন্দরী কিনা, আগে সুন্দরী কিনা জিজ্ঞেস করবো, তাই না? তার কারণ যদি আমি শুনি দিনদার আগে জিজ্ঞেস করি তারপর যদি বলে সুন্দরী, তখন আমার বর্জন সুন্দরী নয় বলে তারা বর্জন করি, তাহলে হাদিসের বিরোধিতা হবে। এই জন্য সুন্দরী আগে জিজ্ঞেস করবো, তারপর দিনদার কিনা জিজ্ঞেস করবো। অবশ্যই আমি প্রাধান্য দেব কাকে, গুরুত্ব দেব কাকে? দিনদারকে। যদি আপনি জামাই চয়েস করার সময় এটা না করেন, দুনিয়া দাড়ি দেখেন বলে দাড়ি পরে রেখে নেবে, নামাজ পরে পড়ে নেবে, মদ খাওয়া পরে ছেড়ে দেবে, এখন ধন আছে, মাল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার উপযুক্ত জামাই হবে, যদি এরকম আপনার চিন্তাধারা হয় আপনি দুনিয়াদার, আপনি শাশুড়ি হবেন জামাইয়ের, দুনিয়াদার জামাইয়ের, দুনিয়াদার শাশুড়ি, মেয়ে ইচ্ছা মতো পয়সা খরচ করবে, বলছে মেয়ের হাতে জামাইয়ের সমস্ত, এখন তো মাশাআল্লাহ কিসে এই কি বলে এটাকে, এটিএম কার্ড না, ইচ্ছা মতো কার্ড দেওয়া আছে, ভরে আর খরচ করে, এর মতো এরকম সুকার আছে কোথাও? দাড়ি নেই সমস্যা নেই, পরে দাড়ি রেখে নেবে, নামাজ পড়ে না সমস্যা নেই, পরে নামাজ পড়ে নেবে। এখন টাকা, টাকা টাকা হচ্ছে আসল জিনিস, এ হচ্ছে দুনিয়াদারি চিন্তা ভাবনা। তবে আর একটা কথা আছে, হাদিসে আছে আর-রুহু জুনুদুম মুজান্নাদা, রুহ যেগুলো সেগুলো আসলে এমন বিন্যস্ত সৈন্যের মতো, যে যেমন তা সে সেরকম পেতে চায়। কেউ যদি দুনিয়াদার হয়, দুনিয়াদার পেতে চায়। কেউ দিনদার হলে দিনদার পেতে চায়। আপনি আসলে কি দুনিয়াদার? নিশ্চয়ই আপনি দুনিয়াদার খুঁজবেন, তাই না? নিশ্চয়ই আপনি দুনিয়াদার খুঁজবেন। এই জন্য আপনি দেখুন, আপনার বাচ্চাগুলো আছে, ছেলেগুলো, মানুষ করবেন না করবেন না, ছেলেগুলোকে পড়তে দেবেন কোথায়? সাধারণত দেখবেন ডাক্তার ডাক্তারি পড়াতে চায়, আলেম আলেম করতে চায়, কিন্তু অনেক সময় দেখবেন আলেম সে আবার কি করছে, ডাক্তারি পড়াচ্ছে। কেন? দুনিয়ার দিকে জুটছে। আপনি দেখবেন আজকাল মাদ্রাসাগুলোতে, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যেসব ছেলেরা আরবি পড়তে আসছে, তারা তলায় তলায় জেনারেল লাইনে ইংরেজি পড়ছে, ইংরেজি পরীক্ষা দিচ্ছে, পড়ছে, মাদ্রাসায় থাকছে, জাকাত খাচ্ছে, ভেতরা খাচ্ছে, আর দুনিয়াদারির চিন্তাধারাতে তারা চাকরির খোঁজে, যেহেতু মাদ্রাসায় পড়ে তো চাকরি হবে না। তো এই জন্য ওই দিককার ওটাও ঠিক করে রেখেছে, যাতে করে আমার চাকরিটা হয়। দেখছেন, দুনিয়াদারি চিন্তাধারা দিনের উপরে মাথা রেখে এরা করছে। অথচ হাদিসে আছে, যে ব্যক্তি দিনকে ব্যবহার করবে, মানে এমন কোন দুনিয়ার সামগ্রী লাভের জন্য এই দিনই শিক্ষা অর্জন করবে, তার জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। কিন্তু দুঃখের বিষয় যে আজকাল দুনিয়াদার এভাবে, দুনিয়াদার দুনিয়াদারই চায়, পরহেজগার পরহেজগার চায়, কিন্তু দুঃখের বিষয় যে আলেমরাও তার ছেলেদেরকে, নিজেদের ছেলেদেরকে আলেম করতে চায় না, বরং ডাক্তার ইঞ্জিনিয়ার। এমনকি যারা দেশে গরিব ছিল এবং ভাবছিল যে আলেম হয়েছি সৌদি আরব যেতে পারলে সেখানে চাকরি করব, টাকা পয়সা হবে, এখানে এসে গেল, এখন বাস টাকা পয়সা হয়েছে, এবার ছেলেকে পড়াবো আলেম করব তা না, এখন ছেলে সৌদি আরবে আছে না, ছেলেকে দেশে পাঠিয়ে কি করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে পয়সা লাভ হবে, আর সৌদিয়াতে পড়াবো তা না, নিজে সৌদিয়া যাব, সৌদিয়াতে পড়বো কেন, লাভ ছিল, ফায়দা ছিল, এখন পয়সা হয়েছে, পয়সা খরচ করে, যদি আমার পয়সা খরচ করার ক্ষমতা থাকতো তাহলে আমি মাদ্রাসায় পড়তাম না, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম, ডাক্তারি পড়তাম, ছিল না বলে মাদ্রাসায় গিয়ে গরিব মানুষ লেখাপড়া করেছি, সৌদি আরবে চান্স পেয়ে গেছি, চলে এসেছি, সৌদিয়া পড়াশোনা করলাম, এখন হাতে টাকা পয়সা হয়েছে, আমি যে ভুল করেছি সেটা করব না, আমার ছেলেকে আমি কি বানাবো, ডাক্তার বানাবো, তাহলে বছরে দুটো বিল্ডিং করা যাবে। এরকম হচ্ছে দুনিয়াদারি, দুনিয়াদারি নিয়ত দেখেন কেমন দেখেন। নিজের বেলাতে তখন ছিল না, ক্ষমতা ছিল না, আমার মনে হয় ক্ষমতা থাকলে সে আরবি বা এই দিনদারিতে আসতো না, সৌদি আরব আসার চেষ্টা করতো না। সৌদি আরব এলো কেন, দেখলো যে এই মাদ্রাসা পড়াতে কোন চাকরি নেই, ভালো টাকা পয়সা ইনকাম নেই, তো সৌদি আরব গেলে পরে হবে। যেমনি সৌদি আরব এসে চাকরি করে পয়সা হয়ে গেল, আমি যে ভুল করেছি সে ভুলটা আর করব না, ছেলেকে আমি কি বানাবো, ছেলের ভবিষ্যৎ গড়ে দেবো, ডাক্তার বানাবো, বুঝতে পারছেন? তো এই অবস্থা, মানে অবস্থা খুবই শোচনীয়। যদি দুনিয়াদারি চিন্তাধারা হয় তাহলে খুবই সমস্যা। হাদিসে এটা আছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফ ওমা তানাকারা মিনহা ইখতালাফ। তো যেমন সেরকম আপনি একথাও জানবেন, শুনেছেন যে কবি বলছেন, আরবি কবি, যে একদিন দেখলাম যে একটা কাক একটা পায়রার সাথে বসে আছে। অথচ আমরা জানি যে পাখি পায়রা পায়রার সাথে গিয়ে বসে, কাক কাকের দলে গিয়ে বসে, তাই না? কিন্তু হঠাৎ করে একদিন দেখছি যে কাক পায়রার পাশে বসে আছে। আমি তো অবাক হলাম, যে তো হতেই পারে না, পায়রা কাকের পাশে কেন বসবে। তো একটু পরে খেয়াল করলাম যে কাকটা চলতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে, পায়রাটাও চলতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। তাহলে মিলটা আছে দেখছেন কোথায়, খোঁড়ানোতে মিল আছে, তাই না? যেমন আমরা বিদেশে এসে যখন পাই তখন আমরা কি খুঁজি, বাঙালি খুঁজি, তাই না? বাঙালি খুঁজি, আবার ডিস্ট্রিক্টের লোক খুঁজি, গ্রামের লোক খুঁজি, একান্ত না পেলে শেষকালে ইন্ডিয়ান খুঁজি, পাকিস্তানি খুঁজি, তারপরেও না পেলে আমরা কি করি, ইউরোপে গেলে, এইরকম আর কি আমরা পরপর পরপর আমরা খোঁজ করে থাকি। একটা মিল, একটা না একটা মিল থাকে, একটা না একটা মিল থাকে বলে তারপর হয়তো মুসলিম খুঁজি, অমুসলিমের জায়গায় কি খুঁজবো, মুসলিম খুঁজবো, ভাষা খুঁজবো ইত্যাদি। তো এইরকমই আপনার যদি তাকওয়া থাকে তাহলে না আপনি তাকওয়ার মানুষ খোঁজ করবেন, আপনি মুত্তাকি পরহেজগার খোঁজ করবেন। আর আপনাই যদি ভিতরে পরহেজগারি না থাকে, দুনিয়াদারি চিন্তাধারা থাকে, তাহলে অবশ্যই সব সময় আপনি দুনিয়া দুনিয়া টাকা টাকা দেখবেন, বউ খুঁজতে টাকা, জামাই খুঁজতে টাকা, নিজে বিয়ে করতে টাকা, টাকা আর টাকাই আপনি চোখে দেখতে পাবেন। সুতরাং দুনিয়াদারি মানসিকতা রাখলে দুনিয়াদারি পাওয়া যাবে, কিন্তু তাতে শান্তির নিশ্চয়তা পাওয়া যাবে না। তাকওয়া বা পরহেজগারী সচ্চরিত্র তার মূল বলা যেতে পারে, দিনদারি ও পরহেজগারী যার মধ্যে আছে। তবে হ্যাঁ, তাকওয়ার সাথে যদি দিনদারি চলে আসে, মানে টাকা আসে দুনিয়া, এ তো আল্লাহ দেবেনি, সেটা তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি যে প্রাধান্য দেওয়াটা। এখন আমি পরহেজগার বলে কি আমি টাকা পয়সা নেব না? তা তো নয়, টাকা পয়সা দরকার আছে, জিহাদের জন্য টাকা পয়সা দেওয়া আছে গরিব মানুষদেরকে, তাহলে জাকাত কে দেবে? দিন চলবে কিভাবে? গরিব মানুষদেরকে খেতে দেবে কে? এই তো নিশ্চয়ই টাকা পয়সা দরকার আছে, ইসলামী শিক্ষা কিভাবে হবে? টাকা আসবে, টাকা নেব না তা না, দিনদারি পরহেজগারি মানে এই নয় যে টাকা পয়সা উপার্জন করব না, না এটা ভুল কথা। টাকা পয়সা উপার্জন করতে হবে, কিন্তু টাকা পয়সাকে প্রাধান্য দিলে হবে না। মহান প্রতিপালক নিজ পবিত্র গ্রন্থে বহুবার মুসলিমকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, তাকওয়ার পরিচ্ছদ দিয়ে সৌন্দর্য অবলম্বন করতে বলেছেন। এ কথা আপনাদেরকে বলা হয়েছে, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাস আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সৌন্দর্যের জন্য, তাই না? আর তাকওয়ার লিবাস হল সবচেয়ে উত্তম। আর এই জন্য আগে বলেছিলাম যে মহিলা যদি পর্দা করে আর ভেতরে তাকওয়া না থাকে, সেই পর্দা দেখবেন তার কি হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে, ফাট হয়ে যাচ্ছে, পর্দা চাক হয়ে যাচ্ছে, পর্দার বোরকার ঘেরাটোপ থেকে তার রূপ সৌন্দর্য উপচে উপচে উঠছে। কেন? সে লিবাস পরে আছে, কিন্তু লিবাস হচ্ছে দুরকম, লিবাস বাহ্যিক আর লিবাস তাকওয়া। তাকওয়ার লিবাস যদি না থাকে, বারো হাত শাড়িত নারী ন্যাংটা। শাড়িতে তো পর্দা হয় না, শাড়িতে অর্ধেক দেহ বেরিয়ে থাকে, পেট বেরিয়ে থাকে, পিঠ বেরিয়ে থাকে, গলা বেরিয়ে থাকে, মাথা যদি খুলে রাখে অনেকে। আজকাল তো মাশাআল্লাহ বহু রকমের শাড়ির ড্রেস বেরিয়েছে, যারা মহিলারা মুসলিম মহিলারা শাড়ি পরে তাদেরও সব সময় কখনো সময় পেট বেরিয়ে যায়, কোনো সময় পিঠ বেরিয়ে যায়। এটা কিন্তু মুসলিমদের ড্রেস নয়, পর্দার ড্রেস শাড়ি নয়। যাই হোক, তাকওয়া অবলম্বন করলে মানুষ সুস্থ বিবেক বুদ্ধি পায় ও হক বাতিলে পার্থক্য নির্বাচন করতে পারে, কথা বললাম আমরা বলেছি। তাকওয়ার সাথে জীবনযাপন করলে মানুষ শ্লীলতা অশ্লীলতার মাঝে তফাত করতে পারে, এটাও বলা হয়েছে। তাকওয়ার পথে চললে মানুষ দুশ্চরিত্রতার ভ্রষ্টতা থেকে রেহাই পায়, কথাও বলা হয়েছে। তাকওয়ার পথ মানেই সচ্চরিত্রতার পথ, সুখের পথ, জান্নাতের পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলক, পরহেজগারী, তাকওয়া, আল্লাহ ভীতি আর সচ্চরিত্রতা, এই দুটো জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। আর তাকে এটাও জিজ্ঞাসা করা হল, রাসূলুল্লাহ, কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ আর যৌনাঙ্গ, মুখ আর যৌনাঙ্গ। তার মানে মুখ দ্বারাতে মানুষ এমন কথা বলে, এমন কিছু বলে যাতে সে জাহান্নামে যাবে অধিকাংশ, আর যৌনাঙ্গ ব্যভিচার ইত্যাদি যৌন ঘটিত বহু পাপ মানুষ করে জাহান্নামে যাবে। তাকওয়া না থাকলে মানুষ দুশ্চরিত্র হয়, নির্লজ্জ ধৃষ্ট হয়, পাপাচারী দুষ্কৃতি হয়। এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হল, আপনি কাকে সবচেয়ে বেশি ভয় করেন? তিনি বললেন, আল্লাহকে। বলা হল, মানুষের মধ্যে কাকে ভয় করেন? বললেন, যে আল্লাহকে ভয় করে না তাকে। ঠিক না? মানুষের মধ্যে কাকে ভয় করেন? যে আল্লাহকে ভয় করে না তাকে। বলা হল, তা কেন? বললেন, যেহেতু যে আল্লাহকে ভয় করে না সে সব কিছু করতে পারে, সে কাউকে ভয় করবে না। যে আল্লাহকে ভয় করে না সে কাউকে ভয় করবে না, সে সব কিছু করতে পারবে। তাকওয়া হল সংযমের বাঁধন, আর তা ছিন্ন হলে উদ্দাম উচ্ছৃঙ্খলতা বন্যার মতো প্রবাহিত হয়, এ কথাও আগে বলা হয়েছে। তাকওয়া চলে গেলে লাজ লজ্জাও থাকে না, আর যার লজ্জা থাকে না, লজ্জা নাই যার, রাজাও মানে হার। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, পরহেজগার হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহর কে ভয় করতে পারি এবং পরহেজগার হতে পারি। আর একথা আপনারা জেনে রাখবেন যে পরহেজগার হতে হলে আপনার মনের ভিতরে পরহেজগারী আসবে তখন যখন আপনি বেশি বেশি করে নফল পড়বেন, ফরজ তো আদায় করবেনই, আপনি ওয়াক্ত অনুযায়ী ফরজ নামাজ পড়তে পারেন না, জামাতে গিয়ে নামাজ পড়তে পারেন না, আর আপনি পরহেজগারী দাবি করবেন, হবে না। আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, জানতে হবে, তাহলে হ্যাঁ এবার আমার তাকওয়া আসছে। আপনার দাড়ি নেই, আপনি বলছেন আমি মুত্তাকি, ইমান তো এখানে, দাড়ি নেই, দাড়ি ইমান কি মুখে আছে নাকি, কোথায় ইমান? বুকে আছে। তো বুকের ভিতরে থাকলেই হবে, তার তার গাছপালা বের হবে না, ডালপাতা বের হবে না, বীজ মাটির ভিতরে থাকলেই হবে। হ্যাঁ, তো আপনি যদি বলেন আমার দাড়ি নেই আমি অথচ আমি পরহেজগার, কেউ বিশ্বাস করবে না। কারণ যার যে পরহেজগার হবে, তা পরহেজগারির দাবি হলো সে আল্লাহকে ভয় করছে, তার মানে সে নবীর সুন্নাহকে পালন করছে। এটা শুধু সুন্নাত না, ওয়াজিব, আতে ওয়াজিব সে পালন করবে। আর সমস্ত রকম হারাম বর্জন করবে, দাড়ি কাটা হারাম, তো হারাম দাড়ি কাটাতেই কেন বলছেন, যেহেতু প্রচলিত আমাদের অধিকাংশ মানুষের মধ্যে। এখন দেখলে, এখন যদি সমস্ত মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয় আর পেছন থেকে ক্যামেরা দেওয়া হয়, তো দেখবেন প্রায় 99% বলা যেতে পারে, কিংবা না হলেও 95% লোকের গাঁটের নিচে, টাকনুর নিচে কাপড় ঝুলছে, ঠিক না ভুল? আপনি দেখেন জুমার দিনে গিয়ে দেখেন, নামাজ পড়েন পেছনের কাতারে, সামনের কাতারে দেখবেন কটা লোকের কাপড় গাঁটের উপরে আছে। তাহলে সে যদি বলে আমি পরহেজগার, ইমান এখানে, তাই কি হয় নাকি? হতেই পারে না। যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ তার দিকে কেয়ামতে তাকিয়েও দেখবেন না, পবিত্রও করবেন না, তার জন্য কঠিন শাস্তি। আর যদি অহংকার নাও থাকে, বলা হয়েছে যে তাখনুর নিচের কাপড় হচ্ছে জাহান্নামের, জাহান্নামে জ্বলবে, জাহান্নামের অংশ, জাহান্নামে যাবে, তার মানে ওইটুকু অংশ আপনার জাহান্নামে যাবে। আপনি যদি বলেন মাফি মুশকিল, ওইটুকু গেলে সমস্যা কি, বাকিটা যদি ভালো থাকে, বাকিটা কি ভালো থাকবে? আপনার দিমাগ শুদ্ধ টকবগিয়ে ফুটিয়ে ছাড়বে। সুতরাং পরহেজগার যে হবে, পরহেজগার মানেই হল জাহান্নামে যে কোনো কারণ থেকে সে দূরে থাকবে। মহিলা যাচ্ছে সামনে দিয়ে, অবৈধ কোনো ছবি আসছে, তো আপনি চক্ষু অবনত করে নেবেন, এ হচ্ছে পরহেজগারি। আপনি পরহেজগার হচ্ছেন কি না, আপনার মধ্যে সেই শৌর কখন জাগবে, যখন আপনি এসব করতে পারবেন, তখন জানবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমার মাঝে পরহেজগারি আসছে। আর লোকের সামনে আপনি পরহেজগার সেজে থাকলেন, আর নির্জনে আপনি তাকিয়ে থাকলেন মহিলাদের প্রতি। আমাদের দেশে অবশ্য দেশে দেখা যায় না, আমাদের দেশে তো জানলার ধারে দাঁড়ালেই বা বসলেই তো মাশাআল্লাহ রাস্তা দিয়ে দেখা যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি নজর ছেড়ে রাখলেন, আর আপনি যদি বলেন আমি পরহেজগার হব, পারবেন আপনি? পারবেন না। সুতরাং দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি যারা করে, তারাও পরহেজগার হতে পারে না। পরহেজগারি বিশাল জিনিস এবং কঠিন জিনিস। পরহেজগারি মেন পরহেজগারি, আসল পরহেজগারি হল যে নির্জনে পরহেজগার, লোকের সামনে পরহেজগারি, ক্যামেরার সামনে পরহেজগারি। এই যে ক্যামেরার সামনে আমরা কিভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখি, তাই না? যেহেতু মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ দেখবে, আর যখন ক্যামেরা সামনে থাকে না তখন তো বুঝতেই পারছেন। তো একটা হচ্ছে দেখানো জিনিস, দেখানো জিনিস হচ্ছে আলাদা, যে দেখানো জিনিসে আপনার কি থাকে, মানে রিয়া থাকে, বানাওটি থাকে, আপনি বেশি সুসজ্জিত করবেন, সুশোভিত করবেন, সেই জিনিসটা থাকে। তো সেটা পরহেজগারি না। পরহেজগারি হলো আসলে আপনি গোপনে কি করছেন। যদি গোপনে আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে পরহেজগারি এসেছে জানতে হবে। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আর যে পরহেজগার হবে সে মানুষের কাছে ভালো হবে, তাই না? এমনকি স্ত্রীর কাছেও ভালো হবে, যদি স্ত্রী পরহেজগার হয়। আর যদি স্ত্রী পরহেজগার না হয় তাহলে কি ভালো হবে না আপনি? না না, লোকটা ঠিক মতো ঘুমাতেও দেয় না, বাবা এমন এমন স্বামী পেয়েছে, লোকটা মেলা খেলা কত কি হচ্ছে, একবার সিনেমাও দেখায় না, একবার মেলাতেও নিয়ে যায় না। আছে না এরকম? আছে। বেটি এসে ঘরে ঘরে অভিযোগ করছে যে এমন জামাই দিয়েছ, মেলা খেলা দেখায় না, শখ আল্লাদে নেই, আমি আমি কষ্ট থাকি, ঘরের সময় ঘরে কবরের ভিতরে বন্ধ থাকি, বাইরে বেড়াতে নিয়ে যায় না, পার্কে নিয়ে যায় না। আরে এ তো ভারী মুশকিল। যে মেয়ে এরকম দাবি করে সে কি পরহেজগার হতে পারবে? না। আর সারা তার কাছে কি পরহেজগার স্বামী বেচারি যায় না কক্সবাজারে সৈকতে, চলো বেরিয়ে আসি, মনটা ফ্রি করি? না, ওখানে দেখো নোংরা, সব নোংরা মেয়েরা থাকে, নোংরা ছেলেরা ওখানে থাকে, ওখানে যাওয়া উচিত, বোরকা পরে গেলেও ঠিক না। এখন পরহেজগার মানুষ হয়ে যাবে না, তো ওই মেয়ের কাছে ওই স্বামী কি ভালো হতে পারে? না না না, ও তখন বলবে ভালো না, জামাই ভালো না, কারণ আমাকে ঠিক মতো শখ আহ্লাদ করায় না, দেখায় না, ইত্যাদি ইত্যাদি। তো পার্থক্য আছে। এই জন্য স্বামী স্ত্রীর মনে মনে মিল যদি না হয়, মানে একই পর্যায়ে না হয়, তাহলে সুখ নেই। স্বামী স্ত্রী সংসার হলো ওই যে আপনার নৌকা মতো, দেখেছেন নৌকা ওই যে বৈঠা বয় না এইভাবে, এটাকে আরবিতে মিজদাব বলে এটাকে। তো দেখবেন দুটো লোক থাকে, একজন সামনে টানে একজন দাঁড় টানা বলে আর কি, সামনে একজন পেছনে দুজন থাকে। তো সামনে যে আছে তাকে যদি স্বামী মনে করেন, সে টানছে দাঁড় আমি যাব উত্তর দিকে, আর স্ত্রী যদি পেছন দিকে মারে আর বলে আমি দক্ষিণ দিকে যাব, তাহলে কি চলবে সংসার? না। এই জন্য অধিকাংশ সংসার চলে হয় টানে না হয় ঠেলায়, স্বাভাবিকভাবে সংসার চলে না, হয় টানে না হয় ঠেলায়। ছেলে মেয়ে হয়ে গেছে কি করব চল, তারপরে বাবারি ও বাবা জানরেল এই কেস করবে, চল চলছে সংসার চলছে চলুক, ঠেলায় পড়ে আর না হয় টানে, এই যে সংসার মা ছেলে মেয়ে হয়ে গেছে আর ছেড়ে দেবো, এই মায়াতে চলছে। তো অধিকাংশ সংসার এইভাবে চলছে, পরহেজগারির ভিত্তিতে দিনদারির ভিত্তিতে সংসার নেই। এই স্বামী স্ত্রী যদি উভয়ই পরহেজগার হতো তাহলে চয়েসের সময় পরহেজগারি দিনদারি দেখে যদি চয়েস করত, অবশ্য এ কথা ঠিক চয়েস করলেই যে আপনার মিলে যাবে এটা না। অনেক সময় আপনি দেখলেন মাশাআল্লাহ চয়েস করতে গেলেন কিভাবে করব হুজুর, দেখেন যদি লেখেন লোকটা সুন্নত পালন করছে সবকিছু পালন করছে তাহলে নিশ্চয়ই। তারপর দেখলেন একদিন গেলেন বাড়িতে মাশাআল্লাহ দেখছেন তো দশটার সময় মাশাআল্লাহ নামাজ পড়ছে, আপনি ভাবলেন মাশাআল্লাহ চাষতের নামাজ পড়ছে, নিশ্চয়ই পরহেজগার লোক। তারপর হ্যাঁ এই বাড়িতে মেয়ের বিয়ে দিতে হবে, পরহেজগার জামাই পেয়েছি বা পরহেজগার বিয়াই পেয়েছি, দিয়ে মেয়ের বিয়ে দিলেন। তারপরে শুনলেন যে সে ফজরের নামাজই ঠিক মতো পড়ে না, যদি দেখলাম ওই দিনে চাষতের নামাজ পড়ছে, ওটা ফজরের নামাজ কাজা পড়ছিল, ওটা ফজরের নামাজ কাজা পড়ছিল। তো এইভাবে দেখলে তো আর হয় না, এইভাবে আপনি বাহ্যিক জিনিস আপনি দেখবেন এটা হতে পারে না। কারণ আপনি জানেন যে কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়, কবি নজরুলের ছেলে কবি হতে নজরুল কেউ হয়েছে না, রবি ঠাকুরের ছেলেরা কেউ কবি হয়েছে? হয় না। আলেমের ছেলে আলেম হবে, আলেম দেখে আপনি তার মেয়ে নিলেন বা আলেম দেখে আপনি আপনার মেয়ে দিলেন তার ঘরে, যে জরুরি নয় যে আলেমের মতোই হবে। আমরা ভুল করি, অনেক সময় ভাইকে দেখে বাপকে দেখে মেয়ে দিই বা মেয়ে নিই, তার আত্মীয়কে দেখে আমরা কি করি আত্মীয়তা করি, এটা ভুল। আপনি যার সঙ্গে সংসার করবেন সে কেমন সেটা দেখতে হবে। আলেমের ছেলে জালেম হতে পারে না, পারে না, পারে না, হতে পারে। আপনি দেখবেন আলেম কিন্তু তার ছেলে জালেম, তো সেগুলো বাহ্যিক রূপ দেখে আমরা, এটা ভাগ্যের ব্যাপার অবশ্যই বটে, যে আপনি অবশ্য আপনার চেষ্টা থাকা দরকার, আপনি চয়েস করবেন পরহেজগার দেখে, কিন্তু তারপরেও যদি আপনার মিলে যায় এমন গলায় বেরি তাহলে ভোগেন সারা জীবন, বুঝতে পারলেন? তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নিজেদের স্ত্রী চয়েস করার সময়ে, নিজেদের ছেলে মেয়েদের বউ চয়েস করার সময়, কি জামাই চয়েস করার সময় আমরা কাকে প্রাধান্য দিই, দিনদারিকে প্রাধান্য দিই, তারপরে ভাগ্যে যা আছে ভাগ্য তার কাজ করবে, কিন্তু আমাদের কাজ আমাদেরকে করে দিতে হবে। আল্লাহ তালা আমাদের যেন সবাইকে রাব্বি জালনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যদি আপনার আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিনদের ইমাম বানাও, পরিবারের আপনি যদি মুরব্বী হন তাহলে যেন আপনার লোকেরা পরহেজগার হয়, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।